তুমি ছিলে আমার, আর এই জনমে তুমি ভুলে গেলে আমার। আগের জনমে তুমি ছিলে আমার, আর এই জনমে তুমি ভুলে গেলে। তুমি ছিলে আমার, আর এই